যেই দৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মুখ। আজেই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মুখ। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল কিনি আছো বসে পথ ভুলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো তোমার চলা সাথী হব আমি। একা কিনি আছো বসে পথ ভুলে গিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রুভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মুখ।